আপনাদের পক্ষ থেকে কয়েকটা প্রশ্ন আসছে। প্রশ্নের ব্যাপারে প্রথম কথা হল, একটা প্রশ্ন করবেন তাদের ব্যাপারে একটা কথা লক্ষ্য রাখা দরকার, আর যিনি জবাব দিবেন তাদের ব্যাপারে একটা কথা আমাদের জানা দরকার। যারা প্রশ্ন করবেন তারা যদি সরলভাবে শুধু অজানা বিষয়টা জানার জন্যই প্রশ্ন করে, তাহলে এটা এইরকম প্রশ্ন করা স্বাভাবিক কাজ। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, ইন্নামা শিফাউল ইসতুআল, অজানা একটা রূপ, এটার চিকিৎসা হইল প্রশ্ন করা। প্রশ্নের দ্বারা অজানাকে জানা যায়, কিন্তু প্রশ্ন করার আরেকটা সাইড আছে, যে প্রশ্নের বেড়াজাল সৃষ্টি করে সত্যকে এড়াইয়া যাওয়ার অপকৌশল, এই প্রশ্ন করার গুণার কাজ। প্রশ্ন করতে করতে তাহলে এমন একটা ভেদ ফেলাই দেয় যাতে আর জবাব দিতে হবে না, হক কথা না কইতে পারে, এরকম অপকৌশল নিয়ে প্রশ্ন। একটা প্রশ্ন করেছেন আপনারা, যে আমরা জানি চার মধাবই হক, তাই মানতে হবে, এ ব্যাপারে ইজমা হয়েছে। এখন প্রশ্ন হল, আহলে হাদিস জসিমউদ্দিন রহমানি বলে তাকে এই ইজমাটা কোন জায়গায় কখন হয়েছে, জায়গার নাম কি আর তারিখটা কত। এই যে হল ওই বেড়াজাল সৃষ্টি করার প্রশ্ন, যে সরল মানে অজানাকে জানার উদ্দেশ্যে না সত্যকে এড়ানির অপকৌশল, সত্যকে এড়ানির অপকৌশল। এই জন্য একটা মানুষ রে পুলিশে দইরা যদি জেলে নিয়ে যায়, তাইলে প্রত্যেকে দইরা নিল স্টেশনে 300 টাকা তাহে, কোন তারিখে দৈরে জেল নিল একটা সময় 300 তারিখ থাকে। আসামিকে পুলিশ যেভাবে সুনির্দিষ্ট তারিখে সুনির্দিষ্ট জায়গার থেকে দৈরে লইয়া যায়, এজমা এইভাবে হয় না, উন্মতের ইজমা এইভাবে হয় না। সুনির্দিষ্ট তারিখে সুনির্দিষ্ট জায়গায় উন্মতের ইজমা হয় না। ইজমার প্রায় সবটুকু পরিবেশ হইল এরকম, যে যে যুগে ইজমা হইল এই যুগে মুস্তাহিদ পর্যায়ের আলেমগণ যারা, তারা সকলেই একটা ব্যাপারে একই রকমের সিদ্ধান্ত ঘোষণা দিতেছে, কেউ কোনো আপত্তি করতেছে না। এক যুগের এইরকম নির্ভরযোগ্য সমস্ত আলেমগণ যার যার বাড়িতে দেখে, যার যার দেশে দেখে, যার যার এলাকায় দেখে, একটা ব্যাপারে একই রকমের সিদ্ধান্ত ঘোষণা করতেছেন, একই রকমের সিদ্ধান্ত জনগণকে দিতেছেন। বাংলাদেশের একজন আলেম যে সিদ্ধান্ত দিলেন, সৌদি আরবের একজন আলেম একই সিদ্ধান্ত দিলেন, এই যুগের কোন সুযোগ্য আলেম কোন প্রতিবাদ করলেন না, পরবর্তী যুগে এইটাই এজমা সাব্যস্ত হয়। কোন তারিখে কোন জায়গায়, কোন তারিখে না এক যুগে, যে এজমা প্রতিষ্ঠিত হওয়ার জন্য একটা যুগের দরকার হয়, সেই এজমা কোন তারিখে হইল, এই এরকম প্রশ্ন করা বন্ধ মুখের কাজ। আরেকটা প্রশ্ন করেছেন, আদম আলাইহিসসালাম বেহেশতে ফল খাওয়ার কোন গুনাহ হয়নি, তাহলে মুসা আলাইহিসসালাম কিত্তিকে মারলেন দুনিয়াতে, গুনাহ হলো কিনা। প্রশ্নের সারমর্ম আমি তা বুঝেছি, আদম আলাইহিসসালাম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন, বেহেশতে এই জন্য গুনাহ হয়েছে। মুসা আলাইহিসসালাম তো একটা লোকের হত্যা করেছিলেন বেহেশতে না, দুনিয়াতে, এইটা এটা গুণা হইল নাকি ভাই? এইটা হলো আমি যা বুঝছি চেষ্টা করব যে আয়াতে আছে হযরত মুসা আলাইহিস সালামের খুশি খাইয়া একটা লোক মারা গেছিল, সেই আয়াতের তফসিরে উল্লেখ আছে তিনি হত্যা করার জন্য খুশি দেননি, এবং খুশিটা একটা খুশি খাইয়া মরে যাওয়ার মতো খুশিও ছিল না। একটা লোকে আর একটা লোকে জুলুম অত্যাচার করতেছিল, জুলুম থেকে ফিরাইবার জন্য দুইজন লোকে যদি মারামারি লাগিয়ে যায় মাইকটা ভাঙাইবার লাগি, যে বেশি চেতে তারা দুই একটা সর সব করতে মন লাগে, এই পর্যায়ে এই মুসালসাম লোকটাকে খুশি দিয়েছে। কিন্তু আল্লাহর কুদরতে মুসালসামের খুশির মধ্যে আল্লাহ এমন একটা শক্তি দিয়া দিচ্ছেন যে ওনার অনিচ্ছা বসত আল্লাহর কুদরতে এক খুশি খাইয়া মরে গেছে। বুঝে থাকতে বলেন মুসা আলাইসলাম ইচ্ছাকৃত ভাবে একটা লোক খুন করেছিলেন না একটা সব কাজ করতে গিয়া অনিচ্ছাবশত দুর্ঘটনা ঘটে গেছে, অনিচ্ছাবশত দুর্ঘটনা ঘটে গেছে। আপনি একটা বাসে বসা আছেন, বাসটা ছেড়ে দিতে আর একটা লোকে বাসটাতে উঠতে চায়, আপনি তার হাতে ধরলেন, এই জন্য তারা হত্যা করার জন্য না সহজে গাড়িতে উঠার সাহায্য করার জন্য, ঘটনাক্রমে আপনি হাতে ধরার কারণে সে লুকটা ঘুরে গেল আর পরার সাথে সাথে তার উঠে দেখার ইচ্ছাটা গেল না। বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় আপনি ধরার কারণে মরছে, আপনি মারছেন না দুর্ঘটনা বসত। হযরত মুসা আলাইহিস সালাম ঝগড়া ভাঙানোর জন্য সহযোগিতা করার চেষ্টা করেছিলেন, অ্যাক্সিডেন্টলি এই লোকটা এই অবস্থার ভিতরে বেড়াচ্ছে। আপনি যেমন এই লোকটার খুনের জন্য দায়ী নন, হযরত মুসা আলাইহিস সালাম ওই লোকটার খুনের জন্য দায়ী নন। এইরকম অনেক নবীর জীবনে এমন কিছু ঘটনা আছে যেগুলির অপব্যাখ্যা করলে নবীর গুণাগার সাব্যস্ত করা যায়, সহি ব্যাখ্যা করলে গুণাগার সাব্যস্ত হয়। এই একটা মূলনীতি আপনাদের জানাতে প্রিয়, অনেক নবীর জীবনে এমন কিছু ঘটনা আছে যেগুলি অপব্যাখ্যা করলে নবীকে গুণাগার সাব্যস্ত করা যায়, সহি ব্যাখ্যার দ্বারা গুণাগার সাব্যস্ত হয় না। বস এটুকু বলেন। আর একটা প্রশ্ন করেছেন, না বুঝে মুখস্থ করার অভ্যাস প্রতিভাকে ধ্বংস করে। আজকাল কোন কোন পণ্ডিতে কয় যে কুরআন শরীফ না বুঝে মুখস্থ করার কোন মানে নাই প্রতিভা ধ্বংস করা ছাড়া। এই কথাটা যারা বলে এরা মধ্যেও বেশিরভাগ লামাজারি, অনেক লামাজারির আজকাল বলে কোরআন শরীফ না বুঝে মুখস্থ করার কোন সার্থকতা নাই। আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন কোরআন তেলাওয়াতকারী প্রতি হরফে দশটা কুজাত নেকি পায়। আশা করি হাদিসটা আরো শুনেছেন আপনারা, কোরআন তেলাওয়াতকারী প্রতিটা হরফ উচ্চারণের বিনিময়ে দশটা কুজাত সওয়াব পায়। প্রতিটা হরফ বলতে কি বুঝাইল আল্লাহ রাসূল ব্যাখ্যা করে বলেন, লা আকুলু লাকুম আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। প্রতিটি অক্ষর তেলাওয়াত করলে যে দশটা করে সব পাওয়া যায়, আমরা আল্লাহ রাসূল বলেন এর ব্যাখ্যায় যে আমি তোমাদেরকে বলি না যে আলিফ লাম মিম একটা অক্ষর, বরং আলিফ আলাদা একটা অক্ষর, লাম আলাদা একটা অক্ষর, মিম আলাদা একটা অক্ষর। আলিফ উচ্চারণ করলে দশটা তপ পাইবে, লাম উচ্চারণ করলে আরো দশটা তপ পাইবে, মিম উচ্চারণ করলে আরো দশটা তপ পাইবে। বলেন তো আলিফ অর্থ কি জানে দুনিয়ার কোন মানুষ? লাম অর্থ কি জানে দুনিয়ার কোন মানুষ? মিম অর্থ কি জানে দুনিয়ার কোন মানুষ? সমস্ত তফসিরের কিতাবে লেখা আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। সমস্ত তফসিরের কিতাবে কি লেখা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। যে আলিফ লাম মিমের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, এই আলিফ লাম মিম উম্মতকে রসুল মুখস্থ করাইলেন কেন? তোমার মতো পণ্ডিত থেকে রসুল কম বুঝতেন নাকি? কি বললেন? সুতরাং না বিচ্ছা মুখস্থ করা বিফল, এটা দুনিয়ার যে কোনো বই পুস্তকের বেলায় হতে পারে, আল্লাহর পবিত্র কোরআনের বেলায় এই কথা চলে না। একটু সময়ের জন্য যদি আপনারা এই কথা মেনে নেন যে না বিচ্ছা মুখস্থ করার বিফল, যারা যারা নমাজ করেন তোরা এবার করেন কিনা দেখে দেখে না মুখস্থ করছে, আপনার মুখস্থ বিফল নমাজের কি উপায় হবে? এগুলি ফালতু আলাপ না, ফালতু আলাপ। এরপরে আপনারা প্রশ্ন করছেন বর্তমান জমানায় সারা বিশ্বে চাঁদের সংবাদ পৌঁছে দেওয়া সম্ভব থাকা সত্ত্বেও আমরা একই দিনে ঈদ করি না? চাঁদের সংবাদ পৌঁছে দেওয়া সত্ত্বেও আমরা ঈদ করি না কেন? আপনার প্রশ্ন হাদিস শরীফে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চাঁদের সংবাদ পাইলেই ঈদ করো, এইটা বলেন রাসূল বলছেন সাত দিক কেন যারা পড়ো সাত দিক ঈদ করো। আমার প্রশ্ন তো রসুলের কথার বিরুদ্ধে যায়, তাদের সংবাদ পাইয়া রোজারা করো তাদের সংবাদ পাইয়া ঈদ করো, তো রসুল বলেনি না? রসুল বলছেন সাত দেখলে রোজারা করো সাত দেখলে ঈদ করো, সংবাদ পাইয়া রোজারা খা ঈদ করার কথা বলছেন না দেখিয়া? আল্লাহ রসুল বলেন দেখিয়া, তুমি কো সংবাদ পাইয়া তোমার কথা মানবো না রসুলের কথা মানবো? হ্যাঁ, সাত দেখা সম্বলিত হাদিস গুলি ব্যাখ্যা সাপেক্ষ, তার দেখা সম্বলিত যে সমস্ত হাদিস আছে এই হাদিসগুলি ব্যাখ্যা সাপেক্ষ। একভাবে ব্যাখ্যা করলে প্রমাণ হয় যে শুধু যারা দেখবে তারা ঈদ করবে, যারা যারা দেখবে না তারা। আর একভাবে ব্যাখ্যা করলে প্রমাণ হয় যে যারা দেখবে না তারাও, যারা দেখলো তাদের কাছ থেকে শুনলে যারা ঈদ করতে পারে। তখন কত দূর থেকে শুনলে এদের সুস্পষ্ট কোন বিবরণ কোরআনে হাদিসে নাই। আমরা এই কয়েকদিনের আলোচনা শুনে থাকলে, বুঝা থাকলে, স্মরণ রেখে থাকলে বলুন তো যে এই প্রশ্নের সুস্পষ্ট সমাধান কোরআন হাদিসে নাই, এই ব্যাপারে কি করতে হয়? ইসতিহাদ করলেই তো হয়তো ঐক্যবদ্ধ সমাধান আসবে, নাহলে ভিন্ন ভিন্ন সমাধান আসবে। কত দূরের মানুষ স্থান দেখার সংকট পাইলে তারা ঈদ করবে, এই প্রশ্নের জবাব যেহেতু কোরআনে নাই হাদিসে নাই, তাই ইস্তেহাদ করতে গিয়া মুস্তাহিদ ইমামগণ ঐক্যবদ্ধ সমাধান দিতে পারেন। একদল মুস্তাহিদ ইমামের সমাধান ছিল যে যত দূরের থেকেই শুনুক, শুনলেই সংবাদ শুনলেই বোঝা রাখতে পারবে, ঈদ করতে পারবে। আর একদল মুস্তাহিদের সমাধান ছিল না, যে এলাকার থেকে সংবাদ পাওয়া গেল এই এলাকার ভিতরে করতে পারবে, অন্য এলাকায় করতে পারবে। এটা নিয়ে বহু বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ হয়েছে। সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণের সর্বশেষ সিদ্ধান্তটা হল কোন একটা দেশে প্রথম তারিখের চাঁদ উদয় হইলে পরে ভৌগোলিক অবস্থান মতে এই চাঁদটা যত দেশ থেকে দেখা সম্ভব তত দেশের জন্য চাঁদ দেখার সংবাদ কার্যক্রম। প্রথম দিনের চন্দ্র আকাশের যতটুকু উপরে উদয় হইল এতটুকু উপরের চন্দ্রটা যত দূর দেশগুলির থেকে দেখা ভৌগোলিক অবস্থানগতভাবেই সম্ভব নয়, ওই সমস্ত দেশে চাঁদ দেখার সংবাদ পৌঁছলেও চাঁদ দেখা গণ্য হবে না, ভৌগোলিক অবস্থানের উপর নির্ভর করে। যেমন ধরুন একটা কথার কথা, প্রথম দিনের চন্দ্র সৌদি আকাশে উদয় হইল, মধ্য আসমানে না পশ্চিম কিনারা? প্রথম দিনের চন্দ্র মধ্য আসমানে উদয় হয় না পশ্চিম কিনারা? সৌদি আরবের আকাশের পশ্চিম কিনারায় প্রথম দিনের চন্দ্র উদয় হইল, সেই চন্দ্রটা ইরাক থেকে দেখা সম্ভব, ইরান থেকে দেখা সম্ভব, আফগানিস্তান থেকে দেখা হয়তো সম্ভব, পাকিস্তান থেকে দেখা হয়তো সম্ভব, চীন দেশ থেকে দেখা মোটেও সম্ভব নয়। ভৌগোলিক অবস্থা। আমার কথা বুঝতে থাকলে বলুন, সৌদি আরবের পশ্চিমা কাছে প্রথম দিনের চন্দ্র উদয় হইলেও চীন দেশ থেকে ভৌগোলিক পৃথিবীর ভৌগোলিক অবস্থানগত কারণেই ওই চারটা দেখা সম্ভব। সুতরাং মুস্তাহিদগণের সর্বশেষ সিদ্ধান্ত, যত দূরের দেশ থেকে দেখা সম্ভব তত দূরের দেশের মানুষের না দেখলেও সংবাদ পৌঁছলেই চলবে, আর যত দূরের দেশ থেকে দেখা সম্ভব নয় ওইখানে সংবাদ পৌঁছলেও চলবে না। পরিষ্কার বুঝতে পারছেন? বাকি রইল সংবাদ পৌঁছার পদ্ধতি, চার দেখার সংবাদ পৌঁছবে কিভাবে, কে পৌঁছাবে, কিভাবে পৌঁছাবে। এখানে তিনটা কথা, একটা কথা হইল চার দেখতে হবে, দুই নম্বর চার দেখাটা সংবাদ যারা পৌঁছাবে এদের কাছে প্রমাণ করতে হবে, তিন নম্বর কথা হল সরকারের দায়িত্বে সংবাদটা পৌঁছাতে হবে। সারা দেশে চার দেখার সংবাদ সাধারণ নাগরিকের পক্ষে পৌঁছানি সম্ভব না সরকারের সরকারের মিডিয়ার মাধ্যমে সরকারের পৌঁছানি সম্ভব? সরকারে আপনারা তিনজনে দেখলেন, আর কেউ দেখল না, আপনারা তিনজনে দেখার পরে তিনজন দিয়ে সরকারি কর্মকর্তাদের কাছে বলতে হবে যে আমরা তিনজন থাকি, আমরা নিজের চোখে চাঁদ দেখেছি। তখন সরকারের কাছে চাঁদ দেখা সাব্যস্ত হইল, এই তিনজনে নিজের চোখে দেখি দেখিয়ে দিয়ে সরকারি কর্মকর্তাদের কাছে সাক্ষী দিল, সাক্ষী দেওয়ার পরে সরকারের কাছে চাঁদ দেখা সাব্যস্ত হইল। এখন সরকার তার মিডিয়ার মাধ্যমে সারা দেশে প্রচার করে দিল যে চাঁদ দেখা সাব্যস্ত হয়েছে, আমরা চাঁদ দেখার সাক্ষী পেয়েছি। এই তিনটা কাজের দ্বারা চাঁদ দেখার সংবাদ প্রচারিত। এবার বলুন সারা দুনিয়াতে এই তিন পদ্ধতিতে চাঁদ দেখা প্রমাণের কোন ব্যবস্থা কি আধুনিক বিশ্বেও আছে? আছে? সারা দুনিয়াতে এই চাঁদ দেখা প্রমাণ হবে কিভাবে, সাক্ষী দিবে কে, সাক্ষী নিবে কে, সারা দুনিয়াতে প্রচার করার দায়িত্বশীল কে? কেউ নাই। সুতরাং সারা দুনিয়াতে একদিনে রোজা রাখা, একদিনে হজ করার প্রস্তাবটা অযৌক্তিক, অবান্তর, ভৌগোলিক ভৌগোলিক অবস্থান সম্পর্কে অজ্ঞতার পরিচয় ছাড়া আর কিছু নয়। আপনারা আরেকটা প্রশ্ন করেছেন, আপনার বয়ানের মাধ্যমে আমরা জানতে পারলাম কোরআনের তেলাওয়াত মোবাইল দ্বারা শুনলে সব নেই। তাহলে আমার প্রশ্ন হল গান বাজনা মোবাইলের মাধ্যমে শুনলে গুনাহ হবে কেন? চমৎকার জানতেই পারে এই প্রশ্ন। আমি প্রথমে প্রশ্নকারীকে ধন্যবাদ দিই যে আজকের বুদ্ধি কিছু খাটায় বোঝা গেল, এই জন্য তাকে ধন্যবাদ। কিন্তু ঘটনা হইল কোরআনের তেলাওয়াত মুখে করার নামে বাদক, কোরআনের তেলাওয়াত কোরআনের তেলাওয়াত যন্ত্রের দ্বারা উচ্চারণ করানোর নাম এবাদত নয়, কোরআনের তেলাওয়াত মুখে উচ্চারণ করার নাম এবাদত। এই জন্য মুখের উচ্চারণ শুনলে সুন্নত, যন্ত্রের উচ্চারণ এবাদত নয়, শুনলে সওয়াব নয়। মুখে উচ্চারণ এবাদত, শুনলে সওয়াব, যন্ত্রে উচ্চারণ এবাদত নয়, শুনলে সওয়াব নয়। এটি হল কোরআনের তেলাওয়াত। এবার আর গান আর বাজনা মুখে উচ্চারণ গুণা না, আওয়াজটাই গুণা, গানের আওয়াজটাই গুণা, বাজনার আওয়াজটাই গুণা। মুখে উচ্চারণের শর্ত আছে না, আওয়াজ হইলেই গুণা হয়। সুতরাং আওয়াজ মুখতে পারিলে গুণা, যন্ত্র থেকে পারিলে গুণা, পার্থক্য হইল কিনা? আর একটা প্রশ্ন করেছেন, মোবাইলের ভিতরে কোরআন শরীফ রেখে পড়া ও তা নিয়ে বাথরুমে যাওয়া, এগুলি বিধান? এই জন্য আসলে মুক্তি সাহেবদের ব্যাপার, এটা আমার ব্যাপার। মোবাইলের ভিতরে কোরআন শরীফ নিয়ে ফুল মোবাইল অন করে কোরআন শরীফ পড়া, এই যে মোবাইলের ভিতরে কোরআন শরীফ চেকিং করা আছে, এটা নিয়ে মসজিদের ভিতরে যাওয়া, আর এই বাথরুমে টয়লেটের ভিতরে যাওয়া, জায়েজ আছে কি না জায়েজ নাই, এটা এটা আমার ব্যাপার, এটা মুক্তি সাহেবদের ব্যাপার। আমি এই ব্যাপারে কথা বলার আগে বলতে চাই, এই প্রশ্নটা দয়া করে রাখুন, আমাদের বিলে করুন। এবং যেই লোক তাই দিব সাথে সাথে জিজ্ঞাসা কোন হাদিসে পাইব, যদি কয়েকটা আয়াজ আছে তবুও জিজ্ঞাসা করবেন কোন হাদি জমাইছ, যদি কয়েকটা আয়াজ নাই তবুও জিজ্ঞাসা করবেন কোন হাদি জমাইছ, পারবে না। জায়েজ কইলেও কোন হাদিতে ভাইছে জব দিতে পারবে না জায়েজ কইলে কোন হাদিতে ভাইছে জব দিতে পারবে না, কারণ হাদিতে মোবাইল ফোন নিয়ে কোন আলোচনাই নেই। সুতরাং আমি এক দুইজন মুক্তি সাহেবের কাছে গেছি, যেহেতু আমার ব্যাপার না মুক্তি সাহেবদের ব্যাপার, আমি এক দুইজন মুক্তি সাহেবদের কাছে এই বিষয় নিয়ে আলোচনা করছি। তিনিরা বলছেন যে মোবাইলের ভিতরে কোরআন শরীফ চেকিং করলে পরে যতক্ষণ পর্যন্ত কোরআন শরীফের লেখাগুলি দেখা যায় না পাশে না, ওন করলে তো দেখা যায়, অন্য করলে তো দেখা যায় না, ততক্ষণ পর্যন্ত এটা নিয়ে বাথরুমে টয়লেটে প্রবেশ করা যাবে। যদি কোরআনের তেলাওয়া আয়াতগুলি দেখা যায় তখন তখন দৃশ্যমান অবস্থায় এটা নিয়ে বাথরুম টয়লেটে প্রবেশ করা যাবে না, অদৃষ্ট থাকা অবস্থায় বাথরুম টয়লেটে প্রবেশ করা যাবে। আর মোবাইলে সেটিং করা তিলাওয়াত কোরআন ওয়ান করে তিলাওয়াত করতে কোনো গুণা নাই, মোবাইল দিয়ে কেদিকে কোরআন তিলাওয়াত করতে কোনো গুণা নাই, এটাই কোরআন দেখা কোরআন শরীফ দিয়ে কেদিকে তিলাওয়াত করার মতোই। হ্যাঁ করলে মোবাইল দিয়ে কেদিকে কোরআন করলে সব হবে, যেমন ভাবে লেখা কোরআন শরীফ দিয়ে কেদিকে তিলাওয়াত করলে সব হবে। আরেকটা প্রশ্ন করেছেন আপনারা, নামাজ পড়ার কথা কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে কিন্তু কত ওয়াক্ত পড়তে হবে, কত রাকাত পড়তে হবে, ফরজ ওয়াজিব সুন্নত নফল কিভাবে পড়তে হবে, বিস্তারিত আলোচনা করলে ভালো হয়। কোন বেলার কত নামাজ কত রাকাত নামাজ ফরজ, নামাজের পাঁচ বেলার নাম কি, পাঁচ বেলা নামাজ তো ফরজ, কোন বেলার নাম কি, কোন বেলার নামাজ কত রাকাত ফরজ, কত রাকাত ওয়াজিব, কত রাকাত সুন্নত, কত রাকাত নফল, নফল কোনটা আগে করতে হবে, কোনটা পরে করতে হবে, কোনটা কিভাবে করতে হবে, এই প্রশ্নগুলি আমাদের জেনে করুন। যেই লোকটাই দিব খালি বলবেন কোন হাতে চলে, এই সবগুলি প্রশ্নের বিস্তারিত জবাব শুধু কোরআনের আয়াতের দ্বারা নয়, শুধু রাসূলের হাদিসের দ্বারা নয়, সবগুলি প্রশ্নের জবাব কিছু কোরআনের আয়াতের দ্বারা হওয়া যায়। নির্ধারিত সময়ে যে নামাজ পড়া ফরজ এটা কোরআনের আয়াত আছে, পাঁচ বেলা যে ফরজ এই পাঁচ বেলার নাম রাসূলের হাদিসে আছে, কোন বেলা কত রাকাত এগুলিও হাদিসে আছে, কিন্তু কোন নামাজটা কোন পদ্ধতিতে পড়তে হবে, কিভাবে দাঁড়াইতে হবে, কিভাবে আত্মতে হবে, কিভাবে আত্মানতে হবে, দুই ভাইয়ের মধ্যে কি রূপ কি পরিমাণ ভাগ রাখতে হবে, এরকম বিস্তারিত অনেক কথাই যেমন আছে যেগুলি মুস্তাহিদগণ এস্তেহাত করে সমাধান দিয়েছেন। কাজেই আপনার এই প্রশ্নের জবাব একত্রে কোথাও নাই, কিছু আছে কোরআনে, কিছু আছে হাদিসে, কিছু আছে মাধাবে, কিছু আছে মাধাবে। এর মধ্যে হানাফি মাধাবে যে কোন নামাজে আপনি দাঁড়াবেন কিভাবে, দুই পায়ের মধ্যে কতটুকু ফাঁক রেখে দাঁড়াবেন, এই ব্যাপারে হানাফি মাজহাবের সমাধান আছে। পুরুষ নামাজে যে দাঁড়াবে দুই পায়ের মধ্যে কমপক্ষে চার আঙ্গুল ফাঁক রাখবে, আর বেশি থেকে বেশি হাত হাত ফাঁক রাখবে। এই যে কোন হাদিসে পাইলাম না হানাফি মাজহাবে পাইলাম, হ্যাঁ এটা হানাফি মাজহাবে। আরেকটা প্রশ্ন করেছেন আপনারা, আমরা জানি কোরআন শরীফে 6666 আয়াত আছে, আলিয়া মাদ্রাসার শিক্ষকগণ বলেন কোরআনে 6666 আয়াত নাই, কাজে কোনটা নেই। আল্লামা শামসুল হক আফগানি রহমতুল্লাহ আলাইহি উলুমুল কোরআন নামক কিতাবে লিখেছেন, উম্মুল মুকমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা মতে সমস্ত কোরআনের আয়াত সংখ্যা 6,666। এই যে 6,666 আয়াত, 6,666 আয়াত, এটার রেফারেন্স তো আপনাদেরকে বললাম। এই কথাটা ভাবা গেল কোথায়? আল্লামা শামসুল হক আফগানি রহমতুল্লাহ আলাইহি উলুমুল কুরআন নামক কিতাবে লিখেছেন, হযরত আয়েশা কুরআনের আয়াতগুলি গুনছেন। আয়েশা কন্যা কইছেন, আমি কন্যা ভাইছি 6,666 আয়াত। এখানে কথাটা পরিষ্কার ভাবে বোঝার জন্য আর একটা কথা আপনাদের মনে রাখতে হবে, যে দেখো কোন আয়াত কোন জায়গার থেকে শুরু হইল আর কোন আয়াত কোন জায়গার থেকে আর শেষ হইল, এই ব্যাপারে কন্যাওয়ালাদের মধ্যে দ্বিমত আছে, ভিন্ন ভিন্ন ভিন্ন মত আছে। একজন বলছেন এই আয়াতটা এই পর্যন্ত ইয়া শেষ হয়েছে, আর একজন বলছেন না আয়াতটা এখানে শেষ হয়েছে না, এখানে আয়াত যিনি বলছেন ইহানে আয়াত দিচ্ছে ওনার বোনার মতো দুই আয়াত এক আয়াত, যিনি বলছেন ইহানে দিচ্ছে ওনার বোনার মতো দুই আয়াত। কোন সত্যবাদ গেল না সত্যবাদ না গিয়াও, হ্যাঁ সবগুলি শব্দ সবগুলি অক্ষর সংরক্ষিত থাকা সত্ত্বেও আয়াতটা এখানে না ওখানে না সেখানে শেষ হইল, এই ব্যাপারে দ্বিমত আছে বন্যাওয়ালাদের মধ্যে। এই দ্বিমতের কারণে কোরআন শরীফের আয়াত সংখ্যা নিয়ে দ্বিমত হচ্ছে, ভিন্ন ভিন্ন। আয়েশা যেভাবে বলছিলেন সেইভাবে বর্তমান দুনিয়ার কোরআনে আয়াত চিহ্ন দেওয়া হয়েছে না, কাজে বর্তমান দুনিয়ার কোরআনের আয়াত চিহ্ন দীক্ষা দীক্ষা যারা গণব এদের গণা আয়েশার গণার সাথে মিলবে না। কথা বললেন কিনা দেখুন, সুতরাং বর্তমান দুনিয়াতে সাফা কোরআনে যে আয়াত যেখানে শেষ হয়েছে মিলটা চিহ্ন দেওয়া আছে, এইভাবে গণলে 6,666 আয়াত হয় না, এর চেয়ে আরো 100 কম হয়। কাজেই কোন আয়াত কোনহানে শেষ হইল কোনহানে শুরু হইল শেষ হইল কিনা হইল না, যা জানলেও আপনাদের কোন লাভ নাই না জানলেও আপনাদের কোন ক্ষতি নাই। প্রচলিত একটা প্রসিদ্ধ কথা, ও শুনছেন বুঝছেন মনে রাখেন, ইটা নিয়ে দ্বিমত থাকলে মুসলমানের ধর্ম পালনে কোনো ক্ষতি নাই, কাজে ইটা নিয়ে বেশি বাড়াবাড়ি করা উচিত নয়। আর একটা প্রশ্ন করেছেন, জানাজার নামাজে শব্দ করে সুরায়ে ফাতিহা পাঠ করলে সে নামাজ হবে কিনা? হানাফি মাযহাব, আপনি যদি হানাফি মাযহাবের অনুসারী হয়ে থাকেন তাহলে আপনার সে নামাজ হবে না, কারণ হাদিসে অনেকভাবে বিবরণ, কোন হাদিসের দ্বারা সুরায়ে ফাতিহা পড়ার কথা আছে, কোন হাদিসের দ্বারা সুরায়ে ফাতিহা না পড়ার কথা প্রমাণিত। হানাফি মাযহাবে সুরায়ে ফাতিহা না পড়ার হাদিসগুলি গণ্য, কাজে আপনি যদি সব কাজ করেন হানাফি মাযহাব মত আর জানাজা পড়ার বেলায় গিয়ে হানাফি মাযহাব ছেড়ে দেন তাইলে আর আপনার মজা মানা হইল না, কাজে হানাফি মাযহাব মত জানাজার নামাজের মধ্যে সুরায়ে ফাতিহা নাই। এটার উদাহরণ ঠিক মুক্তাদিদের সুরায়ে ফাতিহা পড়ার মতো, শাফি মাযহাব মত মুক্তাদিদের সুরায়ে ফাতিহা পড়া আছে, হানাফি মাযহাব মত নাই। আপনি সব কাজ করলেন হানাফি মাযহাব মত আর নমাজের জমাত শরীক হইয়া শাফি মাযহাব মত সুরায়ে ফাতিহা বললেন, এইটা হইল কথা বললেন কিনা দেখুন। ডাক্তার সবই যোগ্য সার্টিফিকেট দেখেন, একবারের ডাক্তারের ওষুধ আর একবার আরেক ডাক্তারের ওষুধ খেয়েবেন না, যে ডাক্তার করছেন এক ডাক্তারের ওষুধ খেতে হবে, দেখতেন নিভাবে যে মাথা গ্রহণ করতেন জীবনের সকল কাজের ব্যাপারে সেই মাযহাবের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আরেকটা বস্তু হচ্ছে নবী ওলি বুজুর্গদের উশিলায় আল্লাহ তাআলার কাছে দোয়া করা কি শিরিক? লামাযাবিরা কয় শিরিক? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে শিরিক নয়। এই ব্যাপারে গত বছর বিস্তারিত আলোচনা হয়েছে, বই আকারে ছাপা হয়েছে, যারা বিস্তারিত জানতে চান গত বছরের বই ওই শিরিক নিয়ে ফেলা হয়েছে, এখান থেকে যাওয়ার সময় নিয়ে যেতে পারে। আর একটা প্রশ্ন করছেন, আপনার বয়ানে আমরা শুনেছি ভিডিও করতে নিষেধ করেছে, অথচ এখন আপনার এই প্রোগ্রাম ভিডিও হচ্ছে, এখন নিষেধ করছেন না কেন? হ্যাঁ এই প্রশ্নকারীকেও ধন্যবাদ আমার পক্ষ থেকে, অবশ্যই একজনে যখন একটা কাজ একভাবে এক সময় একভাবে করে আরেক সময় আরেকভাবে করে, অবশ্যই তার কাছে জিজ্ঞাসা করা দরকার, একই কাজ আপনি আগে করলেন এইভাবে এখন ওইভাবে করলেন কেন, এটা জানার জন্যই প্রশ্ন করছে। ধন্যবাদ, সর্বপ্রথম প্রশ্নকারীকে ধন্যবাদ। জোয়ার ওজ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিসে মানুষ পশুর ছবি তোলা হারাম বলে ঘোষণা দিয়েছে। মানুষ পশুর ছবি তোলা হারাম একেবারে, এতে কোন সন্দেহ নাই, সহি হাদিসের দ্বারা প্রমাণিত। মানুষের ছবি তোলা পশুর ছবি তোলা হারাম। কিন্তু আপনারা বাংলাদেশ থেকে কোন হাজি যদি মক্কা শরীফ হজ করতে যায়, পাসপোর্টে ছবি না লাগাইলে মক্কা যাইতে দিবনি, এই ফরজ কাজটা করার করতে গিয়া ওই হারাম কাজটা করতে এখন বাধ্য হয়েছে। সুতরাং হাজি সাহেবে পাসপোর্টের মধ্যে যে ছবিটা লাগাইল, ছবিটা যে তুলল সাদে শখে রঙে না ঠেকিয়া, শরীয়তের একটা বিধান আছে, কুরআনের এক আয়াতে আল্লাহ বলেছেন শুয়োরের গোশত খাওয়া হারাম, যে আয়াতে বলেছেন সেই আয়াতে সাথে সাথে বলে দিয়েছেন ঠিকা খাইলে যায়, শুয়োরের গোশত খাওয়া হারাম, ঠিকা খাইলে যায়। ঠিকা কি খানা পাইতেছে না খাইতেছে না, খানা না ভাইয়া না খাইছে না খাইছে, মরা না হন অবস্থা হয়েছে, এখন পাইছে খানা শুয়োরের গোশত, যদি খাইতে পারবো না খাইতে পারবো, এই লোকটার জন্য আল্লাহ কোরআনে বলছেন তুমি স্বরের গোশ খাইয়া জানতে পারো তোমার জন্য যায়, বলেন সর্বাবস্থায় যায় না থাকলে যায়, যেমন ভাবে শোরের গোশত খাওয়া সর্বাবস্থায় হারাম থাকলে খাওয়া যায়, ঠিক তেমনি ভাবে মানুষ পশুর ছবি তোলা সর্বাবস্থায় হারাম থাকলে যায়, কত পরিষ্কার হয়েছে, সর্বাবস্থায় হারাম থাকলে যায়। আমাদের এই অনুষ্ঠানটা ভিডিও করার ঠেকাটা কি ঠেকাটা হইল, লামাজানিরা ইন্টারনেটের মাধ্যমে সারা দুনিয়াতে প্রচার করতেছে মধাপানা শিরিক মধাপানা শিরিক মধাপানা শিরিক, কথা বলতে পারতেছেন, লামাজানিরা ইন্টারনেটের মাধ্যমে সারা দুনিয়ায় প্রচার করতেছে মধাপানা শিরিক। এখন আমি যদি সারা দুনিয়াতে শিরিক না জায়েজ আছে কেমনে কইতাম, মদাব মানা শিরিক নয় মদাব মানা সবের কাজ, আমি কেমনে কইতাম সারা দুনিয়াতে কেমনে কইতাম, ঠেকছি ওই ঠেকিয়া ভিডিও করাই, বলেন রঙে সাথে সাথে ভিডিও করা যায় না ঠেকিয়া যায়, ওই যেখানে রঙে করে এখানে নিষেধ করি, যেখানে ঠেকিয়া করে বাধা দেয় না। আপনারা একটা প্রশ্ন করছেন, বর্তমানে অনেক লামাজাবি ও সাধারণ মানুষ মক্কা মদিনার দলিল দেয় এবং আল মাদানির হকিকত কি, মক্কা মদিনার দলিল যদি সব ক্ষেত্রে দিত তাহলে তো মন্দ ছিল না, স্বার্থের বেলায় মক্কা মদিনার দলিল দেয় আর স্বার্থ ছাড়লেই বা মক্কা মদিনার কিছু আলেম আছেন যারা মজহাব মানেন না, মজহাব না মানবার লাগে মক্কা মদিনার চলিতে, কিন্তু মক্কা মদিনা দুনুখানে তারাবির নামাজ 20 টাকা করা হয়, এখন গিয়ে মক্কা মানে না মদিনাও মানে না, এদেখি মক্কা মদিনার নাম কইল মক্কা মদিনা মানার জন্য না মতলবে, এই মতলববাদদের প্রশ্নের জবাব দিয়ে শেষ করতে পারবেন না, একটা জবাব জবাব দিলে বার্তা প্রশ্ন করবো। আল মাদানী বলতে প্রশ্নকারী কি বুঝাইছেন আমি পরিষ্কার বুঝি নাই, তবে ভারতের একটা লোক দামমান থেকে সারা দুনিয়ার চার মজাব অনুসারীদেরকে সিরিত বেদাতে লিপ্ত মিললে যে অপপ্রচার চালাইছে, এই লোকটার নাম মতিউর রহমান, হেটার নামের সাথে লেখে আল মাদানী, বুঝাটাকে বলুন মতিউর রহমান কি মদিনার বংশোদ্ভূত না ভারতের বংশোদ্ভূত, সুতরাং আলমাদ মতিউর রহমানের নামের সাথে আল মাদানী দেখলে অনেক মুসলমানের গুণ বুঝাবুঝি সৃষ্টি হয়, লোকটা মনে হয় মদিনার, লোকটা মদিনার না ভারতের, ভারতের লুক হইয়া আল মাদানি কইয়া যদি আমি মদিনার লুক বুঝাইতে চাই তাহলে এটা আসলে আল মাদানি না জাল মাদানি? আল মাদানি না জাল মাদানি? জাল মাদানি। আরেকটা বলতে পারছেন, আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, তাহলে রসুলকে আল্লাহ তাআলা মেরাজের জন্য কেন সপ্ত আকাশ পাড়ি দিয়ে উর্ধ্বগামী করলেন? আল্লাহ যদি সবখানে থাকেন তাহলে রসুলের সাথে তো আল্লাহ রসুল যেখানে ছিলেন সেখানেই সাক্ষাৎ দিতে পারতেন, সাত আসমানের উপরে আল্লাহ মানুষের নিয়ে গেলেন। জবাবটা বোঝার জন্য আপনাদের মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোটা জগৎ জুড়ে একান্ত ঘনিষ্ঠ বন্ধু হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো ঘনিষ্ঠ বন্ধু জগতে আল্লাহর আর দ্বিতীয় জন নাই, আরো অনেক বন্ধু আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এত ঘনিষ্ঠ বন্ধু নয়। বুঝে থাকতে বলুন তো, আল্লাহর একান্ত ঘনিষ্ঠ বন্ধু কজন? তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রশ্নের জবাব দিবার আগে আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আপনাদের কারো যদি একান্ত ঘনিষ্ঠ একজন বন্ধু থাকে, এই বন্ধুর সাথে যেখানে সেখানে হাতে মাঠে শহরে বন্দরে একান্ত ভাবে সাক্ষাৎ করবেন না আপনার একান্ত খাস কামরা, আপনার বিশেষ স্থানে আপনার এক ঘনিষ্ঠ বন্ধুর সাথে যদি যেখানে সেখানে সাক্ষাৎ করলে বন্ধুকে মর্যাদা দেওয়া হয় না, বিশেষ স্থানে সাক্ষাৎ করলে বন্ধুর মর্যাদা হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে সেখানে আছেন কিন্তু ঘনিষ্ঠ বন্ধুর সাথে যেখানে সেখানে নয় আল্লাহর খাস জায়গায় ঘনিষ্ঠ বন্ধুর সাথে সাক্ষাৎ প্রদান করেন। আরেকটা প্রশ্ন করেছেন, আমরা জানি আহলে হাদিসরা জুমার দিনে একবার আজান দেয়, অর্থাৎ তারা দুবার আজান দেয় না। আসলে ব্যাপারটা একটা হাদিস আপনাদের মনে রাখলে মনে থাকলে এই ব্যাপারটা বোধহয় সবার জন্য সহজ হয়ে যাবে। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলছেন, আলাইকুম বিসুন্নতি বসুন্নতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়্যিন, আমার সুন্নাত পালন করতে তোমরা যেমন বাধ্য, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত পালন করতেও তোমরা বাধ্য। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু রাসূলের খুলাফায়ে রাশিদিনের একজন কিনা, রাসূল এক আজানের প্রচলন করে গেছিলেন কখন? যখন এক আজান ওই সব মুসল্লিরা শুনত। হযরত উসমানের জমানায় দেখা যায় এত ব্যাপক আকার ধারণ করেছে যে এক আজান শোনার সুযোগ হই নাই, ব্যবসা বাণিজ্য দোকান পাট এই সেই কত কিছুর ব্যস্ততার কারণে এক আজান অনেকের কানে পৌঁছেই না, এই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু দুই আজানের ব্যবস্থা করছেন। এক আজানের ব্যবস্থা দিয়ে রেখেছিলেন আপনার রসুল, এর সাথে আরো একটা আজানের ব্যবস্থা করছেন রসুলের খলিফা। আর রসুল বলছেন, আমি যে ব্যবস্থা করছি এইটাও মানবা, আমার খলিফা যে ব্যবস্থা করছে সেইটাও মানবা। তখন কি হইল বান্দালা বলে, আমি বুঝে থাকলে বলেন এখন ফয়সালা কি হইল, রসুল যেই ব্যবস্থা দিচ্ছেন সেটাও আমরা মানবো? রসুল যখন যখন আগাম যাওয়ার ব্যবস্থা করছিলেন ওইটা তোমরা কি এই থাকি, উসমানে যেটা করছেন সেটাও মানবো? রসুল তো গেছেন, আমার খলিফা যেটা করছে সেটাও মানবা? রসুল সাল্লাম কি নামাজের পর মনে হয় হবে জমাতের পর মোনাজাত করতেন? আমরা টিভিতে কাবা শরীফের ও মসজিদে নববীর নামাজে দেখি, সেখানে জামাতের পর মোনাজাত দেখি না। শুনেছি আগাজারি মাদ্রাসা থেকে জামাতের পর মোনাজাতকে বেদাত বলা হয়েছে, এ ব্যাপারে হাদিসের আলোকে সবিনয়ে জানতে চাই। হাদিসে উল্লেখ আছে আল্লাহ রাসূল বলেছেন, ফরজ নামাজের ঘরে মোনাজাত কবুল হয়, এলাকার ফরজ নামাজের ঘরে মোনাজাত কবুল হয়। আর হাদিসে উল্লেখ আছে বলেন, নামাজের সালাম ফিরাবার পরে হাত উড়াইয়া বন্দা তখন আল্লাহর কাছে কিছু চায়, তখন আল্লাহ তারে বঞ্চিত করতে লজ্জা বোধ করে। আর এক হাদিসে আছে আল্লাহ রাসূল নামাজের সালাম ফিরাইয়া মোনাজাত করতেন। সবগুলি হাদিসে একত্র করলে প্রমাণ হয় যে ফরজ নামাজের পরে মোনাজাত করার ব্যবস্থা আছে। কিন্তু মোনাজাত দুই রকম, এক রকম মোনাজাত হল যে এই মোনাজাতের শব্দ এবং সময় শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত, আরেক রকমের মোনাজাতের শব্দ অনির্ধারিত না, যে কোনো বন্দা যে কোনো পাশায় যে কোনো শব্দে করতে পারে, যে কোনো সময় করতে পারে। যে সমস্ত দোয়ার শব্দ এবং সময় শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত, এই সমস্ত দোয়াতে হাত না উঠানির জন্য, হাত না উঠানি উন্নত। আর যে সমস্ত দোয়া বন্দার নিজের বাসায় করে যে কোনো সময় করতে পারে, এটার মধ্যে হাত উঠানি শূন্য। কথা বুঝলাম কিনা দেখুন। এখন নামাজের পরে যদি আমি হাদিসে যে দোয়া আছে সেই দোয়া করি, তাহলে হাত না উঠানির জন্য। আর নামাজের পরে যদি আমি সমস্ত মুসল্লিরা বিভিন্ন জনের বিভিন্ন দোয়ার দরখাস্ত আছে, একজনের পূজার জন্য দোয়ার দরখাস্ত, একজনের ব্যবসার জন্য দোয়ার দরখাস্ত, একজনের রুগীর চিকিৎসার জন্য দোয়ার দরখাস্ত, ইসলাম বলি কি হাদিসে আছে না জনগণের দরখাস্ত মতে সালাম ফিরে যদি জনগণের দরখাস্ত মতে দোয়া করি, তাহলে আর তুলন শূন্য। কথা বলে বুঝলেন পরিষ্কার? কাজেই নামাজের জমাতের পরে যদি কেউ হাত তুলিয়া দোয়া করে, সর্বস্তরের মানুষের মঙ্গলের জন্য দোয়া করে, নিজের ভাষায় নিজের কথা আল্লাহর কাছে ব্যক্ত করে, এখানে হাত তোলা সুন্নত। কিন্তু শর্ত আছে দুইটা, এই দোয়া নামাজের অংশ নয় বিশ্বাস করতে হবে, এই দোয়া নামাজের অংশ নয়। দুই নম্বর শর্ত হইল এই দোয়াটা উচিত বাধ্যতামূলক নয়, একজনের ইচ্ছা হইলে করব, একজনের ইচ্ছা না হইলে না করব। এই দুই শর্তে নামাজের জমাতের পরে হাত উড়াইয়া দোয়া করলে সব হবে। কিন্তু যদি এই দোয়াটারে নামাজের অংশ মনে করে অথবা দোয়াটা না করলে আপত্তি করে, দোয়া না কেন, তার জন্য বেদা, সকলের জন্য বেদা, যারা বাড়াবাড়ি করে তাদের জন্য বেদা। একদম লোক বাড়াবাড়ি করছে, এই জন্য আলাদা বেদাত কয়, জামি আন্দা দিয়ে কেউ বাড়াবাড়ি না করলে বেদাত কইব না। কথা বুঝলেন কিনা পরিষ্কার? হাজারি মাদ্রাসায় যদি কেউ এই মোনাজাত নিয়ে বাড়াবাড়ি করে দেখে, তাহলে তারা বেদাত কইবে, এই তাদের প্রতি শরীয়তের নির্দেশ। কিশোরগঞ্জের শহীদি মসজিদে যদি কেউ মোনাজাত নিয়ে বাড়াবাড়ি না করে, ওনারা বেদাত বলবেন না, ওনারা করবেন, এটাই শরীয়তের বিধান। আজকে আর সময় নাই, আমি আশা করি শাহ বাহাদুর দামাত করা কত হোক, আমার চেয়ে বয়স হবে সব দিক থেকে, ইনি আমার চেয়ে বড়, ওনার জন্য বিশেষ কিনা তারা দোয়া করবেন, আল্লাহ যেন ওনার স্বাস্থ্য ভালো করে দেয়, দীর্ঘ জীবন দান করে। গাড়ির জন্য দোয়া চাইছে, চাকরির চেষ্টা করতেছে, খরচ চলতেছে না, আরো আরো অনেকের দোয়ার দরখাস্ত আছে, প্রত্যেকের যাদের দোয়ার দরখাস্ত আছে মনে মনে রাখবেন, হুজুর দোয়া করবেন, শুধু তারা আমিন আমিন করবেন। হুজুর যদি দয়া করে আমাদেরকে কোন উপদেশ দিলেন, আর আমাদেরকে নিয়ে আমি হেলমেন্ট করে দোয়া করে দিলেন। আল্লাহ তাআলার ওই বান্দা যাকে আল্লাহ নিজে ওয়াহাব করেছেন, ইলমের উদ্দিনে আল্লাহ তাআলা যাকে দান করেছেন, এবং উপস্থাপনার এমন সুলতান আল্লাহ তাআলা বানিয়েছেন যা দ্বিতীয় আল্লাহ তাআলা আমাদের কাছে দেখেন নাই। মৌলানা নুরুল ইসলাম আলীপুরি أطال الله بقاءه وحفظه الله ورعاه هناك কনি মহব্বত করেন, যা মেয়ের সঙ্গে ওনার নারীর সম্পর্ক আছে, এরপরে আমার সঙ্গেও সম্পর্ক আছে, এই জন্য অনুরোধ করলে অনুরোধ রাখেন, এই জন্য তার শুকুর আদায় করি বা লামিয়েশকুরিল্লাহ। এই বছর অসুস্থতার মধ্যে উনি এসেছেন, এতে আমি আরো বেশি আপ্লুত হয়েছি। আমি নিজে অসুস্থ, যে কারণে সবটা সময় হাজির থাকতে পারিনি, আমার অনেক রকমের অসুস্থতা আছে, আমার জন্য দোয়া করবেন। আর অনেকেই এখন আগামী বছর আমি সাহুল্লাহকে আনা থাকবেন, আর আমি মহিল করে গেলে আসেন নাকি ঘোষণা হবে, কারণ একটা জিনিস করতে গেলে অনেক আয়োজনীয় করতে হয়, বিশেষ করে উনি প্রত্যেকদিন আসেন, প্রত্যেকদিন চলে যান, এই যে কষ্টটা, এটা তো সাধারণ যুবকের জন্য খুব কষ্ট, কিন্তু উনি এই বয়সে এটা করেন শুধু আপনাদের মহব্বতে। আল্লাহ তাআলা হককে গালিব করেন, বাতিলকে মাগলুব করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. اللهم آتنا عاقبتنا بالأمور كلها وأجبنا من خزي الدنيا وعذاب الآخرة. يا الله فاهد أمزاني تبا الدين الجنة جين زمان الجهاد الجين شبنا ودبت الله رب العالمين ولبولي جائب جي قشت كوري كان دين الغمار حق واضح كورشن أمو بشكوري فشكر ديشن আল্লাহ ঈসাই আল্লাহ তুমি কবুল করে, আল্লাহ কবুল করে, আল্লাহ হেদায়তকে আম করে দাও, ইয়াল্লাহ আমি সুস্থ আরো যারা অসুস্থ সবাইকে সুস্থ দান করো, ইয়াল্লাহ জামিয়া জরুরিয়া সব পুরা করে দাও, ইয়াল্লাহ বাকি রয়েছে, আল্লাহ আল্লাহ সমস্ত কমি মাদারিস গুলার হেফাজত করে, আল্লাহ দিনের দুর্গ গুলার হেফাজত করে, আল্লাহ যারা দোয়া চেয়েছেন যে সব মকসদে তাদের নেক মকসদ তুমি পুরা করে দাও, আল্লাহ রমজান মোবারকের বাকি দিনগুলো তোমাকে টাকার তৌফিক দান করো, আল্লাহ সুস্থ শরীরে রোজা এবং নামাজ সব আদায় করার তৌফিক দান করো, আল্লাহ আমাকে সুস্থ করে দাও রমজানের পরে অনেকগুলো কাজ, ইয়াল্লাহ কাজগুলো করার তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন। برحمتك يا رب العالمين.